وسلم كل طلاق جائز إلا طلاق المعفو والمظلوم على عقله رواه الترمذي. وقال هذا حديث غريب معتي بن عجلان الرافي ضعيف ذاهب الحديث. عن أبي هريرة حضرت أبو هريرة سے روایت ہے انہو قالا انہوں نے کہا قال رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے کل طلاق جائز ہے ہر طلاق جائز ہے یعنی واقع ہو جاتا ہے اور شوہر اگر اپنی بیوی کو طلاق لفظ استعمال کیا ہے طلاق ہو جائے گا ہر طلاق اس استثناء ہے الا طلاق المعطوف مگر معطوف کی طلاق المغلوب علی عقلی یعنی جس کا عقل مغلوب ہو گیا ہے آدمی کے اللہ تعالیٰ جو دنیا میں پیدا کرتا ہے خود عقل دیتا ہے جب بالغ ہو جاتا ہے عقل مکمل ہو جاتا ہے اس کے بعد اگر عقل مغلوب ہو جائے تو پاگل ہو گیا ہے عقل ہر وقت تو غالب رہتا ہے عقل بتا جائے 15 دن خراب 15 دن بعد عقل تخن کاز نہ کرے عقل مغلوب ہو گیا یہ مغلوب العقل تو یہ طرف دے طرف دے پاگل ایک سو بار طرف دے چھوڑ دے پاگل تو عقل ہے نا عقل مغلوب عقل تھکلے تو طرف دے طرف ہوئی ہے دے تو وقال هذا حديث غريب الى غريب حديث قرآن جغت رابی ایک ہوئے گسا وعطا ابن عجلان الرابی زعید یہ ایک دن رابی سے یہ زعید کم جو زاہد الحدیث اس کا حدیث گیا ہے یعنی اس کا حدیث نہیں دیا جاتا ہے ارکم ضعیف الرابی حدیث لوا ہے نا برہم برا ہے چلو. عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة عن النائم حتى يستيقظ وعن الصبي حتى يبلغ وعن المعتوه حتى يأكل رواه الترمذي وابو داود رواه الدارمي عن عائشة وابن ماجه عنهما. وعن علي حضرت علي سے روایت ہے انه قال انہوں نے فرمایا ہے قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم فرمایا ہے رفع القلم عن ثلاثة تین آدمی سے قلم اٹھا دیا گیا ہے مانو جو تخن بالغ ہوئے بالو کرے مند کرے بالو بولے مند بولے سات اس طرح لکھے رہے یہ تین جن تک یہ قلم اٹھے رہا ہے قلم اٹھی سے لکھ پہ پھر اس طرح تیرے منع سے ہم نائن سوتا آدمی کا گم سے کیسے برس ایک عمر بچے بچے سے کون قلم رکھا ہے نا তার কোনো কিছু দেখা নেই আর তার ইয়াস্তাই খেদা ইয়া তাকে ও নাইন বেদার হয়ে যায় তুমি তেই যখন জাগে আর সাবিয়ে আর না বালক লড়কা সে কলম উঠা নিয়ে যায় তার কোনো কিছু দেখা নেই আর তা ইয়াব দোকা ইয়া তাকে বালক হয়ে যায় যখন বালক হয়ে যায় তখন লেখা হয় ওয়ানিল মাহাতু আর তা ইয়াকে اور مغلوب العقل سے قلم اٹھا لیا گیا ہے یہاں تک کہ وہ اس کا عقل آ جائے کیونکہ عقل غالب ہو جاتا ہے تخن قلم آئے جی 8 نمبر آسنا 8 نمبر حادث پڑھو ان نائم لیکن نائم یخذی ما فاتان بخلاف السبیع والمعتوه وفی طلاق السبیع خلاف و احمد کی احتر روایتیں نان ہو کنتو گمنت بکتی جدی اکشت گمیاں تر کوئیک نماز جائے اے نماز کے لئے آدھے گھتے ہیں کارو درکم گم اسے گم تھک لے تر کوئیک دن کوئی چکتے ہیں کوئی چاہے کنو خبر نہیں نا جائے لے سے اٹھ گئے نا اے جے گمر مجھے جے نماز پاوتے سے ابو داؤد ابن ماجہ والدارمی قال عائشہ سے روایت ہے ان رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا قال طلاق الامۃ بادی کی طلاق تطلیق دان دو طلاق ہے کسی نے بادی کو شادی کیا ہے آپ بادی کو طلاق دیتے ہیں بادی کو دو طلاق دے سکتا ہے دو کے اوپر ہے ہی نہیں ہو سکتا اور عدت ہاں اور اس کی عدت طلاق دینے کے بعد عدت اور مداری کی کتنے دن ہے جاتا دو حیض آزاد کا ہوتا ہے تین طلاق اور اس کی عدت کی تین حیض ہے تو ترمذی ابو داؤد اور نسائی یہ حدیث ہماری دلیل ہے یہ حدیث ہماری دلیل طلاق العمل تطلیق نے اس پر اتفاق ہے کہ عبد کی زوجہ پر عبد کی طلاق پر تو ہوتا ہے نہ مولا کی غلامِ بیوہ پر سے غلامِ طلاق ہو جائے غلامِ دے مولینا سے مولینا طلاق ہو جائے لیکن عدد میں اختلاف ہے یہ شنکر ملتے اختلاف چنانچہ عجم سلاسہ فرماتے ہیں عدد الطلاق معتبر بالرجال عجم سلاسہ برن طلاق کے شنکا قدر ہے پروش کے دارا یہ بیوہ کر لو اور دارا لہذا حر تین طلاق دینے کا مالک ہوگا যে বিবাহ করছে এ যদি আঘাত হয় স্ত্রীকে কাতার দিতে পারবে তিন তালাক দিতে পারবে আর উসকি জাওজা হুররা ইয়া আমাত তার বিবি আঘাত হোক বা বাদী হোক এক তিন তালাক দিতে পারবে তো স্বামী দিতে চাই আর আব্দুকে দু তালাক মালিক হোক আর একজন যদি এ গোলামের বিবাহ করে তো দুই তালাক মারে উসকি জাওজা হুররা হো ইয়া আমাত আনিবনে মাসউদ ইবনে আব্বাস আত-তালাক বিদ-দিজাল রিওয়ায়াত তালাক তো দিজালের তালাক বিন-নিসা آپ عزت نہیں رکھ پر کرتے لیکن احناف کے نزدیک طلاق و عزت دونوں کا اعتبار بالنساء ہے کنتو احناف بلے طلاق و عزت دونوں ڈا میرے کو تارا درا ہے میرے کو زیر کم ہیر کم ہے لہذا اگر حرہ ہو اس کو تین اس کی طلاق و عزت تین طلاق تین حیض ہوگا এই মেয়ে লোক যদি নাকি আজাদ হয় তিন তালাকের মালিক আর তিন ইজ্জতের তিন ইজ্জত তার হায়াত হবে হায়াত তিন হায়াত হবে আর উসকা শাহর হর হো ইয়া আব্দ হো গা হয় আর আমাদ কা আমাদ মদাব্বরা মকাতবা কা তালাক কা মালিক مدبر طلاق کا مالک ہے اس کی عدت دو حیض ہے بی بی مدبرہ ہو لے باندی ہو لے باپ مکاتبہ ہو لے دو طلاق مالک ہو لے تار عدت دو حیض تھا اس کا شوہر پر ہو یا غلام ہو شامی کے رکم ہو جاتا ہے یہ حدیث عائشہ طلاق الامت تطلیقتا نے عدت حیض تھا তার ইজ্জত দুই হাইজ এটা আমাদের মশহুর দলিল তালাকের আর ইজ্জতের এতবার কাদের হইবে যদি নাকি বাদি হয় দুই তালাকের মালে ইজ্জত দুই হাজ আর যদি নাকি আঘাত হয় তিন তালাকের মালে থেকে তিন হাজ ইজ্জত থেকে তার স্বামী যা হোক আঘাত হোক বা গোলাম হোক চলো المنتزعات والمتقلعات عنهن منافقات رواه النسائي الفصل الثالث عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قال المنتزعات والمقتلعات هن المنافقات حضرت عائشه سے روایت ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہے نا حضرت ابو ہریرہ سے روایت ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمایا المنتظرات نافل کرنے والی عورتیں منتظرات نافرمانی کرنے والی عورتیں کس لیے نافرمانی کرتا ہے شوہر سے منتظرات نافرمانی کرنے والی عورتیں المنتزعات المخترعات اور خلا کرنے والی عورتیں ہن المنافقات یہ دونوں قسم منافق ہے بیوہ سے سامی نافرمانی کرے سامی بولے گاندھی کے دار ایک باندھی کے دار یہ سامی نافرمانی کرے یہ بھی رکو آپ جتنے کہ سامی تک چائے چاما کے طلب دیا دا یہ بھی رکو دونوں دن منافق منافق ظاہری ایک اوستھا باطنی ایک اوستھا ترا بیوہ کرار پڑے گزر کرو سامی اعتراض کرتے تھے کنتو بکتے بکتے سامی نافرمانی کرے اور کھلا کرنے والا نافرمانی کرے نافرمانی نہ کرلیا فرما برداری کر لی تو سامی سدے ملے تھے سامی پتہ بکتے دیتے نا یہ منافق رہی اوستھا ظاہر ایک باطن ایک ظاہر ایک بجد ہے سروب نمازی کنت باطن نمازی نا المنتظعات نے نافرمانی کرنے والی عورت ہے وقت مال مقتلعات کھلا کرنے والی عورت ہے ہن المنافقات ہی عورتیں منافق ہیں ظاہر کے منافق نہیں ہیں رواہ النسائی عن نافع عن مولاة لسفية بنت أبي عبيد أنها اختلعت من زوجها بكل شيء لها فلم ينكر ذلك عبد الله بن عمر رواه مالك. نافع عبد الله بن عمر کے ساتھ رد ہیں عن نافع سے روایت ہے المولاة بنت سفية یہ کس کی سے روایت کرتے ہیں آزاد کیا ہوا باندھی سے صفیہ بنت عبید کو صفیہ بنت عبید یا عبداللہ ابن عمر استری چل سے استری ایک غلام تھی جو غلام کے سے آزاد کر دی سے ات کے رہا ہے ان صفیہ بنت عبید انھا اخترا اور صفیہ نے کھلا کر لیا ہے جاؤ جو ہے اپنے شوہر سے اس کا شوہر کون تھا عبد الابن عمر اس کے بدلہ میں کھلا کرتا ہے بالکل شعیم لہا ہر اس چیز کے بدلہ میں جو اس کے لیے ہے جی جنس نے کی ہے شامل کیسے بیٹھے اے شامل کرنا کون جنس کی چل رہا من جاؤ جہاں بالکل شعیم ہر ایسے بدلہ میں جس کے لیے جو صبیہ کے لیے ہے فلم ينکر ذلك عبداللہ ابن عمر عبداللہ ابن عمر نے انکار نہیں کیا ہے عبداللہ ابن عمر ادھر اسٹیکر کریں کہ تم دیر کرو دیے ٹھیک عبداللہ ابن عمر بیوہ کرسل صبیہ بنت عبید کے کسی دن پر صبیہ بنت عبید عبداللہ تک کھلا کر دیسے কি দেওয়ার পরে বলছে যা আব্দুল্লাহর কাছে হে বামা ছিল বিবি হওয়ার কারণে এ সব দিয়া করা হয়েছে। বেকুল্লি সাইদ ফানাম ইয়ে করে তারিখ আব্দুল্লাহ আবদুল্লাহ নে তা ভি কিয়া হ্যাঁ তো এক কারি পুরা যা পাইবে তা দিয়া ফলা করলে ইলে ফলা আর কিছু দিয়া করলে বদল ফলা আর যদি নাকি এটার থেকে মন কাটে এমনি ফলা করে ওরা ফলা আলাল মাল চলো عن محمود بن لبيد قال أخبر رسول الله صلى الله عليه وسلم عن رجل طلق امرأته ثلاث تطليقات جميعا فقام غضبان ثم قال أيلعب بكتاب الله عز وجل وأنا بين أظهركم حتى قام رجل فقال يا رسول الله ألا أقتله رواه النسائي الله محمود بن لبيد وعن محمود بن لبيد قال أخبر رسول الله صلى الله عليه وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم کو یہ خبر دی گئی ہے ان رجلین ایک شخص کے متعلق طلق امرأتہ اس نے اپنی بیوی کو طلاق دے دی ثلاثہ تطلیقات تین طلاق جمیعا سب کے سب فقام غضبان حضور غصہ ہو گیا فراغ ہو گیا ہے غصہ کی حالت میں کھڑا ہو گیا فقال ایلعب بکتاب اللہ اللہ کی کتاب کے ساتھ کھیل کی جاتی ہے ایلعب رعب کھیل کی جاتی ہے اللہ تعالیٰ کی کتاب اللہ تعالیٰ نے تو کہا الطلاق مرتان طلاق دو مرتبہ ہے ایک طلاق دیا ہے دو طلاق دیا جاتا ہے اس کے بعد فامساک بمعروف او تصحیح بحسان اس کے بعد امساک ہے سوار اپنا پاس رکھ لے گا یا تو چھوڑ دے گا اللہ تعالیٰ نے طلاق کو دو کیا ہے تین نہیں کیا ہے اللہ تعالیٰ طلاق کے دیگر سے تین طلاق دے اور قطع اللہ تعالیٰ منع کرتے تین طلاق دلی طلاق ہوگی گنا ایک مدد اختلاف آسے আল্লাহ তারা দুই তালাকের কথা বলছে একবার দুই বিয়ার তালাক দিয়ে দাও সাফ রাখছে ইয়ার ফলে যদি তুমি সাতদিন দেহ তুমি রুজু করা লো তার উপরে দাঁড়াই তৈরি না আর তুমি যদি ঠিকে থাকো তারাক দেওয়ার মধ্যে থাকো চুপ করে থাকো বিদ্যুৎ ফলের এটা তোমার স্ত্রী থাকবে না স্ত্রী সুরে দেবে এরপরে যদি তোমার আবার আপল ঠিক হয়ে গেলে তারা জীবন আর রাখবা তো তুমি আবার নেকা করে রাখে না রাখে রাখতে পারবে তিন তালাক দিলে আর তার প্রসার তোমার জন্য এটা হারাম হয়ে গেছে চোরের গোস্ত যেরকম হারাম এই স্ত্রী তোমার জন্য হারাম عن لبيد بن لبيد قال أخبر رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قبر ديگه عن رجل اس شخص کو متعلق طلق امراته ثلاثه تطليقات جميعا اس نے اپنی بیوی کو تین طلاق دے دیا ہے فقام غضبان رسول اللہ صلی اللہ علیہ وسلم کی حالت میں فرار ہو گئے ثم قال ایلعب بکتاب اللہ عز وجل اللہ تعالیٰ کی کتاب کے ساتھ کھیل کی جاتی ہے جس کی نام عزت والا ہے اور سی بات بڑا بڑی ہے بڑا بڑا ہے وانا بین اصلکم اور میں تمہارے سامنے موجود ہوں ہمیں اخنو تمہارے سامنے بچی رہتی ہمار سامنے اللہ کی جب لیا کرا گندلت حتی خام رجلن یہاں تک کہ ایک آدمی خواب ہو گیا فقال یا رسول اللہ ہے اللہ کے رسول الا اقتلہ کیا میں اس کو قتل نہ تو کر دوں যে নাকি তিন তারাক বেশি তাকে কতল করে ফেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কতল রসুল রাজি করে তিন তারাক দিলে তিন তারাক হয়ে যায় তাও নাসাই কত নম্বর হাঁটি আছে এগারো নম্বর হাঁটি রাখো রাখেন আইল আউ বেকটা বিল্লাহে ইয়ানে আন্না কাওলাহু তাআলা আত্তালাক মাররাতান মানাহু মাররাতান বাদা মাররাতি একবার তারাক দেওয়ার পরে আবার তারাক দিতে পারবে التفریق شرعی علی التفریق شرعی طرف ہے یہ ایک کتا ہے نا دی بیر ہے دی دی طرف دی طرف دی بیر ہے دون الارسال ایک بس ہے دی بیر ہے دفعتا واحدتا ذہب طاووس الی انہ اذا ارسل لم یعقا الا واحدتا ایک کتا جدی تین طرف دی دیں ایک طرف دی ابن مقاتل انہ لا یعقو شین اسرا ابن مقاتل کا کسی ہوئی بنا والجمهور على بقوع الثلاث جمهور علماء بلے تین طرف ہوئے دے گئے وان الاحسان بدعت ارسال احسان تین طرف دے اطلب تو تین طرف دا بدعت وان الشافعی الارسال مباح ارسال مباح لكن الاولى ترک احسان تین طرف نہ دوا بل چلو عن مالك بلغه أن رجلا قال لعبد الله بن عباس إني طلقت امرأتي 100 دقيقة فماذا ترى علي؟ فقال ابن عباس طلقت منك بثلاث وسبع وتسعون اتخذت بها آيات الله هزوا رواه في الموطأ. الله وعن مالک نے امام مالک رحمۃ اللہ علیہ سے روایت ہے بلغہ امام مالک کو یہ خبر پہنچی ہے ان رجلا قال لعبد اللہ ابن عباس کیا خبر پہنچی امام مالک کو یہ خبر پہنچی ہے ایک شخص عبداللہ ابن عباس سے کہا انی طلقت امراتی میں تفریق کر عبداللہ ابن عباس کے پاس جا کے کہا میں نے اپنی بیوی کو 100 طلاق دے دی ہے سے استری کے 100 طلاق دی فماضا ترا علی بس آپ کا کیا رائے ہے مجھ پر اپن اپنا امر بھر کی رائے آپ نامہ کی بولتے کا کالا ابن عباس ابن عباس سے فرمایا ہے طلقت من کا بے سراسن او عورت تجھ سے 3 طلاق کے بدلا میں متعلقہ ہو گئی ہے اور سبعن اور تسعون اتخذت بها آیات اللہ رجوع اور 97 طلاق تم نے اس کے ذریعہ سے اللہ تعالیٰ کے آیات کو کھیل بنایا ہے اللہ تعالیٰ نے کہا الطلاق مرتان تم ہی کہا کر دیتے ہو تو کر دیتا سات دن دے دلے آپ اوپر جگہ نہیں جب تو تھی 97 اللہ تعالیٰ آیا تھا کلا دے رہے اللہ تعالیٰ کو اب تعالیٰ کو مر رہتا معروف نے اوتا سی ہم جیسا یہ 3 طلاق دیوا تو نیچے کنتو دیوا دا تو تم دلا دا تین اوپر دلا تم آنچے اللہ تعالیٰ آیا تھا کلا کرتا اللہ تعالیٰ آیا تھا مجھے تو 3 تم کچھ 100 তুমি কয়েক সাথে খেলা করলে এই 7 ما خلق الله شيئا على وجه الارض احب اليه من العتاق ولا خلق الله شيئا على وجه الارض ابغض اليه من الصلاه عن محمد بن جبل رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم نے مجھے فرمایا ہے یا معاذ اے معاذ ما خلق اللہ شیئاً علی وجہ الارض احب الیہ من العتاق اللہ تعالیٰ نے کوئی چیز روی زمین پر نہیں پیدا کیا ہے اپنے نزدیک طلاق سے زیادہ محبوب اللہ تعالیٰ کون جنس کے زمین روپے তালাকের থেকে নিজের কাছে এতাকার থেকে নিজের কাছে ফিরিয়ে বানায় নাই অর্থাৎ তোমার যদি কোনো গোলাম থাকে তুমি গোলাম আজাদ করে দাও আল্লাহ তাআলার মাহবুব হয়ে দেবে ওয়ালা খালাক আল্লাহ শাইয়ান আলা ওয়াজহিল আরদে আবগাদা ইলাইহি মিনাত্তা আল্লাহ তাআলা নে হি পয়দা কিয়া হে রোই জমিন পর কিছু চিজ কো আপনে নজদীক তালাক সে জ্যাদা মাহবুব তালাক বেশি অপন্ত করে ফরিয়াদ ফরিয়াদ হয় কিন্তু আফাসত ভালো ফরিয়াদ থাকবে তো সবচেয়ে পছন্দনীয় হলো এটা, অপছন্দনীয় হলো তালাক। আচ্ছা, তার বাবুল মন্দার লাফা عن عائشة قال جاءت امرأة رفاعة أن ترضي إلى رسول الله صلى الله عليه وسلم فقالت إني كنت عند رفاعة فطلقني فردت طلاقي فتزوجت بعده عبد الرحمن بن الزبير وما معه إلا مثل هديبية هديبية الصوم فقال أتريدين أن ترجعي إلى رفاعة؟ قالت نعم. قال لا حتى تذوقي عسيلتك وتذوقي عسيلتك. متفق عليه. এই মেয়ে লোকটা হুজুরের কাছে আসা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার কারণ এই প্রথম স্বামীকে ভালোবাসত, দ্বিতীয় স্বামীর লগে তার উদ্ভূত হয় নাই। কেননা বুখারীর মধ্যে হাদিসের মধ্যে আরো তফসিল আছে, এই দ্বিতীয় স্বামী হুজুর কাছে আসছে আর তার সঙ্গে দুইটা ছেলেও আসে, ছেলে আসছে আর দ্বিতীয় স্বামীকে জিজ্ঞাসা করছে তোমার এই ছেলেকে, আমার তো আর একটা বিবি আছে, এই বিবি করা এই দুই এই ছেলে। তো রসুল্লাহ সাল্লাহ সালাম এটা দেখা ওনার বলছে না এই মেয়ের লোকটা ঠিক না, এই মেয়ে লোক কি করছে আমার কাছে মিথ্যা কথা বলছে প্রথম স্বামীর কাছে যাওয়ার জন্যে। তো হুজুরে বলে দিয়েছে প্রথম স্বামীর কাছে যাইতে হইল এই দ্বিতীয় স্বামীর লাগে তোমার এই এই মজামাত হওয়া দরকার, মজামাতের স্বাদ তুমি গ্রহণ করবা ওই দ্বিতীয় স্বামীও গ্রহণ করবে, দ্বিতীয় স্বামী মজামাতের স্বাদ গ্রহণ না করলে যাইতে পারবে না। মেয়ে লোক মেয়ে লোকটা সাগা দিছে, মেয়ে লোক যেতে পারবে না, দ্বিতীয় স্বামীর গর্ব করে দ্বিতীয় স্বামীর থেকে স্বাদ গ্রহণ করবে, দ্বিতীয় স্বামীও তার থেকে স্বাদ গ্রহণ করবে, তখন প্রথম স্বামীর গর্ব কে করতে পারবে? হয়তো করতে পারবে না। বাবুল মোতাল্লাক সালা আসান উস আওরত কি বাপ তিনকো জিনকো তিন তালাক দিতে, যে মেয়ে লোকে তিন তালাক দিয়ে গেছে তার কি অবস্থা? আল ফসল আকবল আন আয়েশা, ফসল আকবল হজরত আয়েশা সে রিওয়ায়ত হয় কালত হজরত আয়েশা কহতি হ্যায় জাত ইমরাত রফাআত আল কারজ আয়া হ্যায় আই হ্যায় রফাআত আল কারজ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস রফাআল মেয়ে লোকের নাম বনু কুরাইজা, বনু কুরাইজা তাকে কাজি হয়েছে, রাফা কাজি ইয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আই হ্যায় ফকারত ইন্নি কুনতু ইনদা রাফা, উসনে কহা মাই তো রাফা কে পাস না, আমার স্বামী রাফা এ রাফার কাছে ছিল, ফাতাল্লাকানি ফাবাত্তা তালাকি, রফা নে মুঝকো তালাক দে দিয়া ফা বত্তা তালাক মেরে তালাক কো মন কতরা কর দিয়া হ্যায় বত্তা মন কতরা কর দিয়া হ্যায় আমার তালাক কে কাকে দিস, অর্থাৎ তালাক আর দেওয়া দেবে না, যে দুধ দেওয়া আছে এ দুধ দিতেছে, কয় তালাক দিছে? তিন তালাক দিছে, তাল্লাক আনি মুঝকো তালাক দে দিয়া ফা বত্তা তালাক মেরে তালাক কো মন কতরা কর দিয়া, তো মন কাতে করলে তো আর প্রথম স্বামীর কাছে যাওয়া যায় না, বা যাব বস্তু বে আব্দি বে আব্দাসু বে আব্দি আব্দুর রহমান ইবনে জাবির জাবির জুবাইর তাজা বস্তু হজকে বাদ মায় শাদি করলি উসকে বাদ রফা কে বাদ আব্দুর রহমান ইবনে জাবির কে সাথে, আব্দুর রহমান ইবনে জাবিরের সাথে আমি বিবাহ করছি অর্থাৎ তার সাথে আমি বিবাহ আছি, আমা মাহু ইল্লা মিসলু হুদ বা জিসাও আর নেহি হ্যায় আব্দুর রহমান বিন জাবির কে সাথ মগর কাপড়া কে ফন্দা কে মান কাপড় খুবই রেখলে যেরকম এরকম কাপড় তুলে রাখতে যেরকম কাপড়ের মধ্যে কোন শক্তি আসে না, তার আলায় আলার মধ্যেও কোনো শক্তি আসে না। মিস্টার হুদ্দ সাহেব, তো হুজুর তো বুঝছে তার এরাদা, ওই আব্দুর রহমানের ইয়া রাফার কাছে আবার যেতে তার ফাঁকা আতুরি দিন আন্তর ইয়া রাফা হুজুর নে ফরমায়া কি তু এরাদা করতি হ্যাঁ কি রাফা কে পাস আফত যায়গি রাফার কাছে আবার ফিরে যেতে চাও না কি তুমি কালা এই বললে আমার এটাই তো এরাদা আপনার কাছে আসার মজা তো চাকলে আব্দুর রহমানের স্বাদ তুমি গ্রহণ করবা তাহু আর আব্দুর রহমান তেই মজা তো চাকলে আব্দুর রহমানও তোমার থেকে স্বাদ গ্রহণ করতে হইব, তুমি আব্দুর রহমান থেকে স্বাদ গ্রহণ করতে হইব। এই স্বাদ দুজনে পাইলে দ্বিতীয় স্বামীর সাথে নেকা হইলেই হইলে, কিন্তু জমহুর বলে না আত্মা তান কেহা যাও যান গায়রা ইয়ে তো ইয়ে হাদিস কি জরিয়াসি মনসুখ হয় তো কহা যায়গা তান কেহা যাওগান গায়রা যাওগান সে নেকা মুরাদ দিয়া যা হ্যাঁ তান কেহা সে অতি মুরাদ দেবা তান কহার দ্বারা নেই অতি আর যাওগান থাকে নেকা এই দ্বিতীয় সমস্যাতে সাত গ্রহণ করতে আর হাল লজ্জাত কো আসল সে দর্জি দিতে হ্যাঁ কোনো মজার জিনিস আছে তারা মধুর থেকে তসবি দেয় মধুর থেকে তসবি দিকে আসাল বলে স্বার্থে এখানে স্বামী স্ত্রীর স্বার্থে অসাইলা বলছে যে কোনো সময় মানস হয় এই জন্য অসাইলা আর কিন্তু কোনটা আগে দিয়ে দেখ বিপ্লব মানে আছে আছে আছে